বন্দে গুরুপদদ্বন্দ্বম ভক্তবৃন্দসমন্বিতম শ্রীচৈতন্য প্রভু বন্দে নিত্যানন্দসহোদিতম শ্রীনন্দনন্দন বন্দে রাধিকা চরণোদয়ম গোপীজন সমাযুতম বৃন্দাবন মনোহর বাঞ্ছাকল্পতরুভ্য কৃপা সিন্ধুভ্য চ পতিতানং পাবনেভ্যো বৈষ্ণবেভ্যো নমো নমঃ মূকং করোতি বাচালং পঙ্গুং লঙ্ঘয়তি গিরিম যত কৃপা তমহং বন্দে পরমানন্দমাধবম বৃন্দাবৈ তুলসীদেব বৈ পিয়া বৈ কেশবশ্চ কৃষ্ণভক্তিপদে দেবী সত্যবত্যয়ী নমো নমঃ নারায়ণ নমস্কৃত্য নরং চৈব নরোত্তমম দেবীং সরস্বতীং ব্যাসং ততো জয়ো মুদীরে সংকীর্তনে কৃষ্ণ কথোপদেশে গৌরী পত্রস্য প্রকাশনে চ সদানুরক্ত গুরুভক্তিযুক্ত ভক্তি প্রমদাক্ষ জগদ্বরুণ্যম ধৈর্যম সদা পরিভবগ্ন ভবিষ্যদোহম তীর্থাস্পদম শিব বিরিঞ্চিনুতম শরণ্যম ভীতাত্যহম পুনতপালভবদ্বীপূতম বন্দে মহাপুরুষতে চরণারবিন্দম ত্যক্তা দুস্তজ্জ সুরেপ্সিতরাজ্যলক্ষ্মীম ধর্মীষ্টার্য বচসা জদগাদুরণ্যম মায়ামিগদৈতপ্সিতম বধাবদ বন্দে মহাপুরুষতে চরণারবিন্দম যৎপাদপল্লবনখচন্দমনিচ্ছটায় বিস্ফুজিতকমিপকবধূ স্বদর্শি পূর্ণানুরাগর সাগর সারমূর্তি সারাধিকাময় কদা কৃপা করোতি শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ সিয়াদ্বৈত গদাধর শিবসাদি গৌরভক্তবৃন্দ শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ সিয়াদ্বৈত গদাধর শিবসাদি গৌরভক্তবৃন্দ হরে কৃষ্ণ কৃষ্ণ কৃষ্ণ হরে হরে হরে রাম রাম রাম হরে আজানুলম্বিত ভুজৌ কনকাবদাতো সংকেতনৈকপিতরো কমলায়তাক্ষৌ বিশ্বাম্বরো দ্বিজবরো যুগধর্মপালৌ বন্দে জগৎপ্রিয়করো করুণাবতারো হরে কৃষ্ণ কৃষ্ণ কৃষ্ণ হরে হরে হরে রাম রাম রাম হরে নমামি গঙ্গে তব পাদ পঙ্কজম সুরাসুরৈর্বন্দিতো দিব্যরূপম মুক্তিং চ মুক্তিং চ দদাসি নিত্যম ভাবানুরূপেণ সদা নরানাম গঙ্গাতরঙ্গরমণীয়জটাকলাপম গৌরী নিরন্তরবিভূষী তবাম ভাগম নারায়ণ প্রিয়মনঙ্গমদাপহারম বরানসিপুরপতি ভজবীশনাথম বাগীষজস্বদনে লক্ষ্মীর্যস্য চ বক্ষসি যস্যাস্তি হৃদয় সম্বিহিতম নৃসিংহমহম ভজে। হরে কৃষ্ণ কৃষ্ণ কৃষ্ণ হরে হরে, হরে রাম হরে রাম রাম রাম হরে হরে। অহং নাপ্তিতার্থ কর্ণানিশনিশায়ান অহং নাপ্তিতার্থ কর্ণানিশনিশায়ান নানা মনোরথ ধিয়া ক্ষণ ভগ্ন নিদ্রা দৈব আহতার্থ রচনা ঋষয়োপি দেব জুষ্মাদ প্রসঙ্গ বিমুখা ইহ সংসরন্তি জুষ্মাদ প্রসঙ্গ বিমুখা ইহ সংসরন্তি জুষ্মাদ প্রসঙ্গ বিমুখা ইহ সংসরন্তি। শিশিল ভক্তি সিদ্ধান্ত সরস্বতী গোস্বামী প্রভুপাদ জানিয়েছেন, বদ্ধজীব যতক্ষণ পর্যন্ত অনন্তের সঙ্গে সম্বন্ধ না জুড়তে পারে ততক্ষণ পর্যন্ত তাদের অভাব অভিযোগ ক্লেশের কোনো নিবৃত্তি হয় না। যতদিন পর্যন্ত বদ্ধজীব অনন্তের সঙ্গে সম্বন্ধ স্থাপন করতে না পারে ততদিন পর্যন্ত তাদের দুঃখ দুর্দশা ক্লেশ আমিত্ব ক্ষুদ্রত্ব কখনোই যায় না। অনন্তের সঙ্গে বদ্ধজীবের সম্বন্ধ স্থাপন করা সত্যি কঠিন, কারণ তিনি অনন্ত আর আমি ক্ষুদ্র। অনন্তের সঙ্গে সম্বন্ধ স্থাপন করলে সমস্ত সমস্যার সমাধান হয়, কথাটা বোঝা গেল। কিন্তু অনন্তের সঙ্গে সম্বন্ধ স্থাপন করা যাচ্ছে না। তিনি অনন্ত, আমি ক্ষুদ্রাতি ক্ষুদ্র। এই অবস্থায় অনন্তদেব বলরাম নিত্যানন্দ সুন্দর এক ব্যবস্থা করে দিলেন। তিনি সুন্দর এক ব্যবস্থা করে দিলেন, বদ্ধজীব যেহেতু অনন্তের সঙ্গে স্থাপন করতে পারবে না সম্বন্ধ, সেই জন্য অনন্তদেব কি করলেন, বলছেন গুরু বৈষ্ণবের রূপ ধারণ করে এই জগতে অবতীর্ণ হলেন। তিনি গুরু বৈষ্ণবের বিভিন্ন রূপ ধারণ করে এই জগতে বদ্ধজীবগুলোকে রক্ষা করার জন্য বাঁচাবার জন্য নিত্য জগৎ থেকে ভিন্ন ভিন্ন রূপ ধারণ করে তিনি জগতে অবতীর্ণ হলেন। মানুষের মতো মনুষ্যজাতি ঠিক যেরকম, সেরকম গুরু বৈষ্ণব সেই মানুষের রূপ ধারণ করে এই জগতে এলেন। আর তাদের সঙ্গে যেন বদ্ধজীবের সম্বন্ধ হয় সেই জন্য তারা চেষ্টা করলেন বিভিন্ন হরিকথা কীর্তন ইত্যাদির মাধ্যমে গুরু বৈষ্ণব এই বদ্ধজীবকে নিজের সম্বন্ধে সম্বন্ধিত করে নেওয়ার জন্য ব্যস্ত হলেন। এতে কেউ সাড়া দিল আর এতে কেউ আবার পারল না অনুভব করতে, যার জন্য শিল সরস্বতী ঠাকুর বলেছেন অনন্তদেব বলরাম ভিন্ন ভিন্ন রূপ ধারণ করে এই জগতে অবতীর্ণ হন সমস্ত জীবকে কৃপা করবেন বলে, ছাড়া অন্য কোনো রাস্তা নেই। শ্রীমদ্ ভাগবতী মহাপুরাণে কালকে আলোচনা প্রসঙ্গে আমরা দেখলাম, সেখানে বিদুরজি মহারাজের সঙ্গে উদ্ধবজির সাক্ষাৎকার হয়েছিল বিদুরজি মহারাজের সঙ্গে, উদ্ধবজির সংবাদ হয়েছিল, সেই সব কথা আমরা আলোচনা করেছি। মৈত্রেয় মুনি যিনি ভগবানের দ্বারা আদিষ্ট হয়েছেন, ভগবান তাকে বলেছেন বিদুর আমার অত্যন্ত আপনজন, তাকে তুমি আমি যে তত্ত্বজ্ঞান উপদেশ করলাম ভাগবত তত্ত্ববিজ্ঞান, সেটা তুমি ওকে দান করো। বিদুরজি মহারাজ যখন উদ্ধবের থেকে শুনলেন, তখন মৈত্রেয় ঋষির সঙ্গে দেখার জন্য চেষ্টা করলেন, দেখা হওয়ার জন্য গঙ্গার তীরে তার সঙ্গে মৈত্রেয় মুনির সাক্ষাৎ হলো। সেই সব সাক্ষাতের ফলে যেসব অপ্রাকৃত কথা অমৃত ভাগবত কথার অমৃত উচ্ছলিত হয়েছিল, সেই সমস্ত ভাগবত তত্ত্ববিজ্ঞান স্বয়ং ভগবান অন্তর্ধ্যানের ঠিক পূর্বে সেগুলো দান করেছিলেন মৈত্রেয় মুনি উদ্ধব। আমরা আলোচনা প্রসঙ্গে এগোতে এগোতে সৃষ্টির বিভিন্ন রহস্যের কথা আলোচনা করে জয় বিজয় নামক দুই দ্বারপাল বৈকুণ্ঠ জগতের চতুর্সন সেখানে পৌঁছেছেন। চতুর্সনের দ্বারা কিভাবে তাদেরকে অভিশপ্ত করলেন, আর তারপরে এটাও বললেন ভগবান এটা আমার ইচ্ছাতে হয়েছে, আমার কিছু কাজ আছে অভিষ্ট আছে সেই সবের জন্যই এটা করেছি। জয় বিজয় পতন হয়ে গেল বৈকুণ্ঠ জগৎ থেকে। আপনাদের মধ্যে সন্দেহ আসবে, কালকে আলোচনা আমি এই ব্যাপারটা তুলি নাই, মহারাজ আপনি তো আলোচনা করেছিলেন বৈকুণ্ঠ জগতে গিয়ে আর পড়ে যেতে হয় না, বৈকুণ্ঠ জগতে পৌঁছে গেলে সেখান থেকে আর অধঃপতন হয় না। তো এখানে আমাদের কন্ট্রাডিকশন হয়ে গেল, কেন গীতাতে ভগবান বলেছেন যদ্গত্যা ন নিবর্তন্তে তদ্ধ্যাম পরমাম্মাম, যেখানে গিয়ে পরে আর ফিরে আসতে হয় না সেটাকে আমার ধাম বলে জানবে। কিন্তু এখানে আমরা দেখলাম বৈকুণ্ঠের দ্বারপাল তারা ভগবানের সাযুজ্য লাভ করেছেন চতুর্ভুজ রূপ, তাদের কেন অধঃপতন হল সেটার জন্যই টিকাকার বিশ্বনাথ চক্রবর্তী বা শ্রীধর স্বামীপাদ বলেছেন সেখান থেকে পতনের কোনো সম্ভাবনা নাই। যেমন গুরু বৈষ্ণবের কি এই জগতে আসবার কোনো দরকার আছে? দরকার তো নাই। তথাপি ভগবান নিত্য জগৎ থেকে তাদেরকে এই জগতে পাঠিয়ে দেন। যে সমস্ত সিদ্ধ মহাত্মা আছেন সাধুগুরু বৈষ্ণব তাদের এই জগৎ এই জগতের সঙ্গে কোনো সম্বন্ধ রাখার দরকার নাই, তারা নিত্য জগতে বিরাজমান ছিলেন, ভগবান তাদেরকে আদেশ করে এই জগতে প্রেরণ করছেন, ওখানে যাও আমার কথা বলো জীবগুলোকে বোঝাও, ওরা বড় অবুঝ তাদেরকে বুঝিয়ে আমার কাছে আনো। যার জন্য শিল ভক্তি সিদ্ধান্ত সরস্বতী গোস্বামী ঠাকুর প্রভুপাদ থেকে আরম্ভ করে শিল সচ্চিদানন্দ ভক্তি ঠাকুর গুরুবর্গ সকলেই নিত্য জগতেরা, নরোত্তম ঠাকুর শ্যামানন্দ প্রভু শ্রীনিবাস আচার্য নরোত্তম ঠাকুর সব এরা নিত্য জগৎ থেকে ভগবানের আদেশে এই জগতে আসেন, এসে মানুষের মতো লীলা করেন, করে আর এই জগতে ভক্তির কথা প্রচার করেন, ভগবানের কাছে নিয়ে যেতে চান। এইভাবে তারা লীলা করেন। এখানে টিকাকাররা বলেছেন জয় বিজয়ের পতনের কোনো সম্ভাবনাই ছিল না, কেন বৈকুণ্ঠ জগৎ মানেই আমি বলেছিলাম সেটাতে কোনো রকম কুণ্ঠা নাই, কুণ্ঠা মানে হেজিটেশন, কোনো রকম দোষ বৈকুণ্ঠ জগৎ নির্দোষ নির্মল, সেই জগতে কোনো দোষ থাকা সম্ভব নয়। কিন্তু জয় বিজয়ের মধ্যে কুণ্ঠা চলে এলো কী করে? কেন জয় বিজয় সন্দেহ করলেন, এই কোথায় যাচ্ছ, কেন তেরা কি জানেন না এটা বৈকুণ্ঠ জগৎ? এটা যখন বৈকুণ্ঠ জগৎ, যে জগতে কোনো কুণ্ঠা ধর্ম নাই, কোনো দোষের স্পর্শের কোনো পসিবিলিটি নাই, সম্ভাবনা নাই, তখন তারা চতুষণকে বাধা দিচ্ছেন কেন? এ একটা প্রশ্ন আসছে। ভগবান নিজে স্বীকার করলেন, বলে এটা আমার ইচ্ছা, আমাদের এই জগতে এইসব যত অনন্ত জীব যত ঘোরাফেরা করছে, এক একটা শরীর এক এক সময় ধারণ করছে, এরা সব ভগবানের বহিরঙ্গ মায়ার দ্বারা অভিভূত। জয়া সন্মহিতম জগত, যার দ্বারা বহিরঙ্গ মায়া অর্থাৎ দুর্গা, যেটা সম্বন্ধে ব্রহ্মসংহিতায় বলছেন, সৃষ্টি স্মৃতি পলয় সাধন শক্তি রেখা ছয়েব যস্য ভুবনানি বিভর্তি দুর্গা। এটা বিভর্তি মানে পালন করছেন কে? এ দুর্গা, এ জগতে। তাহলে যত বহিরঙ্গা জীব এই জগতে, যত বদ্ধ জীব আছেন, দে আর অল রেগুলেটেড বাই দুর্গা। দুর্গা নাম কেন হয়েছে বলে, এই সব বদ্ধ জীব অন্যায় করেছিল, তাদেরকে যেমন ধরে জেলখানায় দেয় দুর্গ, ওর থেকে বেরোতে পারবে না, ওর ভেতর রেখেছে। কেন রেখেছে? এত হিংসা কেন তার? বলে তার হিংসা নয়, মা যেমন ছেলেকে মারে অন্যায় করলে ফাটাফাট থাপ্পড়, এই জন্য মা বহিরঙ্গা শক্তি কী করছেন, তিনি ওগুলোকে জেলখানায় দিয়ে দিয়েছেন, যা ট্রিটমেন্ট করার জন্য। তার আগে দুঃখ কষ্ট দিয়ে ভালো করে ট্রিটমেন্ট করে, কোনো সময় যদি বলে বাপ রে বাপ অনেক হয়েছে, এনাফ অফ ইট, সংসারে বাবা আর চাই না, তখন ওর ঠিক আছে, যা আমার সংসার আর চাই না, তাহলে চল। এইবার তাকে দুর্গা ছেড়ে দেবেন, দুর্গা যতক্ষণ পর্যন্ত না ছাড়বেন কেউ যেতে পারবে না। আজ পর্যন্ত কোনো সাধক নিত্যসিদ্ধ তাদের কথা আলাদা, আজ পর্যন্ত কোনো সাধনসিদ্ধ সাধক, সাধনসিদ্ধ যে সাধন করে সিদ্ধ হয়েছে, কখনই মাকে উপেক্ষা করে যেতে পারেনি, সম্ভব হয়নি, ও প্রথমে বাধা দেবে। কিন্তু যখন দেখবে আর একে কোনো দরকার নেই ট্রিটমেন্ট করে, এবার ছেড়ে দাও, এবার ভগবানের কাছে যাক, চেষ্টা করুক, অন্তত চেষ্টা করুক। এই যে দেখা যাচ্ছে আমাদের এই জগৎটা, এটাকে বলা হয় দেবীধাম। কী বলা হয়? দেবীধাম। এই দেবীধামেতে তার উপরে দেবী মহেশ ধাম আস্তে আস্তে ওপরে সব সব বলা আছে, বিন্যাস করা আছে, সমস্ত আলাদা আলাদা জায়গা আছে, দেবীধাম মহেশ ধাম ইত্যাদি সমস্ত আলাদা আলাদা, কোনোরকমভাবে পালাবার কোনো পথ নেই, পালিয়ে যেতে পারবে না, দাঁড়িয়ে দিয়েছেন ত্রিশূল নিয়ে খাড়া নিয়ে, যে অন্যায় করবে তাকে চুবিয়ে দেবে। কিন্তু যে গুণাতীত অবস্থায় পৌঁছে গেছেন তাকে দেবী কী করবেন বলে, তাকে কিছু করার নেই। প্রকৃতি দেবী মানেই তো দুর্গা, প্রকৃতির ইনফ্লুয়েন্সের, প্রকৃতির যে ইনফ্লুয়েন্স যে প্রভাব, সেটাকে কাটিয়ে ওঠাটাই মেজর প্রবলেম, বিশাল সমস্যা। প্রকৃতির প্রভাব থেকে মুক্ত হওয়া ইটস কোয়াইট ইম্পসিবল, অসম্ভব। কিন্তু যায়, যদি না যেত তাহলে এই গল্প কথা হতো, এগুলো সব গল্প কথা হয়ে যেত। প্রকৃতির প্রভাব থেকে মুক্ত হওয়া অত্যন্ত সোজা, আবার অত্যন্ত কঠিন, দুটোই ঠিক। যাদের পক্ষে অত্যন্ত কঠিন তাদের পক্ষে অত্যন্ত কঠিন, আর যাদের পক্ষে অত্যন্ত সোজা তাদের পক্ষে সোজা। বলে এটা কী করে হয়? বলছে যারা, ভগবান এটা উত্তর দিয়েছেন উদ্ধবজিকে, আমি আগেও বলেছিলাম, ভুলে যায় লোকে, মনে রাখতে পারে না। ভগবান বলছেন দেখো, রজস্তমশ্চ সত্যেন সত্যঞ্চ উপশমেন উপশমেন চ বলছেন রজস্তমশ্চ সত্যেন সত্যঞ্চ উপশমেন চ এতৎসর্ব গুরু ভক্তা পুরুষো হি অঞ্জসা জয়েত। কোনো মানুষের ভাগ্যে সৌভাগ্যে বহু কপাল গুণে বহু সুকৃতি পূর্বে করেছিল এমন একটা সৌভাগ্য হলো, এমন একজন মহাপুরুষের সঙ্গে তার দর্শন হয়ে গেল যে মহাপুরুষ তাকে তত্ত্বজ্ঞান দান করলেন, কৃপা করলেন, আর তাকে সে অন্তর থেকে হৃদয় থেকে গ্রহণ করলেন, ইনি আমার রক্ষাকর্তা। কেন যতক্ষণ জীব গ্রহণ না করবে ততক্ষণ হয় না। যেমন আগে আমরা শুনেছি, আপনারা অনেকেই শুনেছেন, আগেকার দিনে কখনো কাউকে জোর করে বিবাহ দেওয়া হতো না, হতো কি কখনো না। কন্যাকে বলা হতো দেখো স্বয়ংবর সভা করব, স্বয়ংবর সভাতে সমস্ত রাজারা আসবেন, বীরগণ আসবেন, তোমার যাকে ইচ্ছা তাকে গ্রহণ করবে। তাই হতো, সীতা থেকে দ্রৌপদী থেকে নাগ্নিজিতি সব এইভাবেই হয়েছে। স্পেশাল কিছু কেস আছে সেটা এক্সেপশনাল হয়েছে, কিন্তু এটি আমাদের প্রাচীন ঐতিহ্যতে আমরা দেখেছি। সীতাদেবীও তাই করেছেন, দ্রৌপদী থেকে আরম্ভ করে সব, তাদের প্রত্যেকে এরকম ছিল। নিজে যাকে ভালো বসবেন, আমরা এক্ষুনি দেখব, এক্ষুনি আমাদের বিচার আসবে। কর্দম ঋষিকে দেবাহতী মা, দেবাহতী দেবী, মনুপুত্রী, মনুর পুত্রী, মনুর কন্যা, সে নারদের থেকে শুনেছে যে কর্দম ঋষির অত্যন্ত প্রতাপ, পাওয়ারফুল, খুব তেজস্বী, এত সুন্দর ভজন, আর তা এত সুন্দর দেখতে, অপূর্ব, আর সবচেয়ে বড় কথা তার তেজ অপূর্ব। নারদ ঋষির থেকে দু একদিন চার দিন এই বর্ণনা শুনে মনে মনে কর্দম ঋষিকে স্বামীরূপে গ্রহণ করে ফেলেছেন। আগেকার দিনে এরকমই নিষ্ঠা ছিল, এখনকার দিনে লোকে স্বপ্নেই ভাবতে পারবে না। যদি কাউকে মনে মনে স্বামীরূপে গ্রহণ করে ফেলে, হয়ে গেল, তাকেই স্বামীরূপে গ্রহণ। তখনকার দিনে আদর্শ ছিল, চরিত্র ছিল, এখনকার দিনে কিছু নাই। এখন মন্ত্রতন্ত্র কত আয়োজন করে সাত পাকে হয়ে বিবাহ হলেও সেখানে সেরকম নিষ্ঠা নাই, একে অপরের প্রতি ভালোবাসা নাই, আত্মনিবেদন তো নেই, সব একটা দেখানো। যেটা ইংরেজ দার্শনিকরা বলেছেন সেটাও যদি অন্তত হতো ভালো হতো, ইংরেজ দার্শনিকরা বলেছেন, কিন্তু এই কথাটাও তো এখানে প্রযোজ্য হচ্ছে না। তারা বলেছেন বিবাহ মানে দুটো জীবাত্মার মধ্যে বন্ধুত্ব, আর বন্ধুত্বই বা হচ্ছে কোথায়, হেরে কি হচ্ছে, বন্ধুত্ব হলেও তো ভালো হতো, সেও তো হয় না, সব লোক দেখানো। ওই জন্য তারা বলছে ম্যারেজ ইজ নাথিং বাট ফ্রেন্ডশিপ বিটুইন টু হিউম্যান সোল, একথা বলেছে। আমরা যে আলোচনা করছিলাম সেখানে দেখলাম যে জোর জবরদস্তি হতো না সেখানে, সেখানে আত্মনিবেদন হয়ে গেলে তাকে স্বামীরূপে গ্রহণ করতেন, এইসব কথা হতো। এখানে আমরা দেখছি যে জয় বিজয়ের ক্ষেত্রে আমাদের সন্দেহ হলো, কারণ শাস্ত্র বলেছেন যদ্জ্ঞাত্যা ন নিবর্তন্তে তদ্ধ্যাম পরমাম্মান। টিকাকারদের মধ্যে অনেকে ব্যাখ্যা করেছেন যে এই বৈকুণ্ঠটা বিরজা ছাড়িয়ে যে মহেশ লোক তার উপরে, সদাশিব লোক তার উপরে যেতে হয় সেটা নয়। তারা বলছেন এই যেখানে চতুষ্ণরা গেছেন সেটা হচ্ছে রমা বৈকুণ্ঠ। তার মানে বুঝলাম না, রমা বৈকুণ্ঠ এটা টিকাকারদের মধ্যে অনেকে ব্যাখ্যা করেন, তারা বলেন এটা রমা বৈকুণ্ঠ। রমা বৈকুণ্ঠ মানে কি না, ভগবান বদ্ধজীবকে কৃপা করার জন্য নিত্য জগতে যেসব ধাম আছে, অযোধ্যা ধাম, বৃন্দাবন ধাম, মায়াপুর ধাম, এগুলোকে ইচ্ছকে দ্বারিকা ধাম, জগন্নাথ ধাম, এগুলো নিত্য জগতে আছে। সেখান থেকে ইচ্ছে করে ভগবান বদ্ধজীবকে বাঁচাবার জন্য এই জগতে পাঠিয়ে দেন, এই ধামগুলোকে নিচে পাঠিয়ে দেন। এগুলো পৃথিবীর কোনো পার্ট নয়। আপনারা যদি ভৌগোলিক বিচারে বলবেন এটা ইউপিতে পড়ছে, এটা বলেন যে বাস্তবিক শাস্ত্রীয় বিচারে বলছে এরা আদৌ কোনো পৃথিবীর কোনো পার্ট নয়। দে আর লুজলি অ্যাটাচড উইথ দিস মেটেরিয়াল ওয়ার্ল্ড, এই জড়জগতের সঙ্গে আলগাভাবে এরকম ঝুলছে, স্পর্শ নেই। এ প্রপঞ্চের সঙ্গে ধামের কোনো সম্বন্ধ নাই। কিন্তু এরা অবতীর্ণ হন, এর মানে এটা যেন কেউ বুঝে না নেয়, কিছু বোকালোক মনে করে, তাহলে বৃন্দাবন ধাম অপ্রাকৃত জগৎ থেকে গোলক ধাম থেকে এখানে এসছে, তাহলে গোলকে বোধহয় বৃন্দাবনের অভাব হয়ে গেছে। আমরা তো তাই জানি, একটা জিনিস যদি একটা জায়গা থেকে নিয়ে নেওয়া হয় তো সেই জায়গায় সেটা অভাব হবে, এটি তো নিয়ম, এটি তো জানে মেটেরিয়াল জগতের এটি হিসাব। যখনই একটা জায়গা থেকে কোনো কিছুকে নিয়ে নেবে তার সেই জায়গা সেই বস্তুটার অভাব হয়ে গেল। কিন্তু অপ্রাকৃত জগতে এরকম নয়, মেটেরিয়াল জগতে যে ভাবনাটা জগতের বিরাজমান আছে, যার উপর ভিত্তি করে ওরা চিন্তা করে, সেরকম বিচার ওখানে নেই। ওখানে জগৎটা এরকম যে সেখানে বলছেন উপনিষদ বিচার করে বলছেন, পূর্ণস্য পূর্ণমাদায় পূর্ণমেব অবশিষ্যতে। ঈশ উপনিষদ বলছেন পূর্ণ থেকে যদি পূর্ণকে নিয়ে নেওয়া যায় তাহলে পূর্ণ অবশেষ থাকে। আমি এ কথাটা আগেও বলেছিলাম, ফরেনার বিদেশিরা বলছেন মহারাজ জীবাত্মার কি নতুন প্রোডাকশন হয় নাকি? না না, অনন্ত যখন বলে দিয়েছে তখন আর এক সময় এই সন্দেহ কেন আসছে? তুমি ফিনাইট কনসেপশন নিয়ে এই কথাটা বলছো, তুমি মনে করছো জীব বোধহয় ফুরিয়ে যাবে, এত জীব চলে গেলে কোথায় গেল, শর্টেজ হয়ে, না, যেখানে অনন্ত বলা আছে সেখানে আর কোনো কোশ্চেন আছে? ইনফিনিটি মাইনাস ইনফিনিটি, ইনফিনিটি ইনফিনিটি প্লাস ইনফিনিটি, ইনফিনিটি ইনফিনিটির ডেফিনেশন কেউ উপলব্ধি করতে পারে না বলে। সেই জন্য জীবগণ অনন্ত, সেখানে এইসব সন্দেহের কোনো অবকাশ থাকে না। ঈশ উপনিষদ পরিষ্কার জানিয়ে দিয়েছেন পূর্ণস্য পূর্ণমাদায় পূর্ণমেব অবশিষ্যতে। পূর্ণ যেটাকে বলা হয়, যেটা অপ্রাকৃত দর্শনে যেটাকে পূর্ণ বস্তু, সেই পূর্ণ বস্তু যেহেতু অনন্ত, সেখান থেকে সেই বস্তুটা সরিয়ে নিলে আবার সেই বস্তুটাই পড়ে থাকবে। অর্থাৎ বৃন্দাবন শ্রী বৃন্দাবন ধাম গোলক থেকে এখানে ভগবান পাঠিয়েছেন, গোবর্ধনকে পাঠিয়েছেন, গোবর্ধন যমুনা পাঠিয়েছেন, কিন্তু সেখানে সেই সেগুলো স্বস্বরূপে এমনি বিরাজমান, এখানে অসুবিধা হয় না। যেমন এক কৃষ্ণ বহু হয়ে গেলেন, গিয়ে রাসক্রীড়া করছেন, এখন যদি মনে হয় বাকি কৃষ্ণ যে একটা বোধহয় আসল কৃষ্ণ, বাকিগুলো সব বোধহয় নকল কৃষ্ণ, ওই ছায়া ফায়া হবে আর কি, না বাকিগুলো ছায়া নয়, এই একই কৃষ্ণ। এটা কি করে হয় এইসব বদ্ধজীব? আমরা দেখব ওই কর্দম ঋষির কথা এক্ষুনি তুললাম, কর্দম ঋষি দেবাহতির সঙ্গে সংসার জীবন করেছেন, ঋষিরা করতেন, তাদের সংসার জীবন দেখলে চোখ চরকগাজ হয়ে, বাপরে, তাদের সংসার জীবন দেখলে পাগল হয়ে যাবে, কী করে গেরাম সংসার করে? এমনি ব্রহ্মচর্য পালন করা বানপ্রস্থের আলাদা কথা, গৃহস্থ জীবন যাপন করে এরকম কঠোর। আমরা দেখব কর্দম ঋষি সংসার জীবন করলেন ভগবানের ইচ্ছায়, নিজের ইচ্ছায় করেননি, ভগবানের ইচ্ছায়, তোমাকে সংসার করতে হবে ইচ্ছায়, মনুপুত্রের সঙ্গে সংসার করলেন, আমরা দেখব এখন দীর্ঘ সময় কত বছর বছর কেটে গেছে, মনুপুত্রের সঙ্গে কোনো সম্বন্ধই নেই, পত্নী হিসাবে স্বামীর সেবা করা দরকার, কীরকম সেবা, যজ্ঞেতে নানারকম সাহায্য করা, ভজনেতে সাহায্য করে যাচ্ছেন, যেমন আমাদের দুর্গা মা, দুর্গাদেবী শঙ্করের সেবাতে দিন রাত সাহায্য করে যাচ্ছে। শঙ্কর যে তপস্যা করছেন সারাদিন সাহায্য করে যাচ্ছে। এসব ভাবা যাবে না, এসব ভাবলে গল্প মনে হবে, এ সম্ভব নাকি ধূর, ওরম লেখা থাকি না, তখন এরম আদর্শ ছিল, এখন নেই। তারপর মনুপুত্রীকে একদিন তিনি বললেন, ভগবানের প্রেরণা দিল, মনুপুত্রী তুমি যে রাজকন্যা আর তুমি আমার মতো ব্যক্তির কাছে, একটা তপস্বীর কাছে এসে দেখো তো তোমার কীরকম হলো শরীরটা, এই রাজরানী তুমি একবারে শুকিয়ে একবারে কাঠের মতো হয়ে গেছে, এত তপস্যা করেছো আমার সঙ্গে, যাক এখন যে জন্য সংসার ধর্ম পালন করেছি সেসব এখন হবে। তখন কর্দম ঋষি কী করলেন, কর্দম ঋষি এবার নিজে যে যোগ করেছিলেন, যোগ ভজন, যোগের প্রভাব বিস্তার করলেন। এতদিন তো জঙ্গলে ভজন করছিলেন, আর এখন যোগের প্রভাব এমন বিস্তার করলেন, ইন্দ্র আকাশে স্বর্গে চোখ চরক গাজে, বাপ রে বাপ, ইন্দ্র কাছে ওসব নেই, যেসব বৈভব যোগ বলে তিনি আবিষ্কার করলেন, ইন্দ্র পাগল হয়ে গেছে, বলে আমার কাছে তো এসব নেই, বলে উনি যোগ বলে করে দিলেন। আমরা ভাগবতে দেখব নবম স্কন্ধে কীভাবে সৌভরী ঋষি যোগ যোগ বলে পাগল হয়ে গেছেন, যোগ বলে যেরকম করলেন, এগুলো সম্ভব। যে যত সংযত জীবন লাভ করবে তার তত অধিক লাভ হবে, সংযতের জন্য লাভ লাভ কোনো কোনো। এখানে আমরা দেখলাম টিকাকাররা বলছেন, ওরা ও মন্তব্য করেছেন যে এটা রমা বৈকুণ্ঠ, অর্থাৎ ভগবান এই জগতের মধ্যে ধামগুলোকে ইচ্ছে করে পাঠিয়ে দেন। কেন এখানকার লোক তো আর জগৎ থেকে বেরিয়ে গিয়ে বৈকুণ্ঠে যেতে পারছে না, অন্তত যেন এই পাপিষ্ঠ লোকগুলোর কিছু সুবিধে হয়, অন্তত যেন এখান থেকে তারা বদ্রীনারায়ণে যেতে পারেন। বদ্রীনারায়ণ কি বৈকুণ্ঠ, বদ্রীনারায়ণ কি বৈকুণ্ঠ, তো বৈকুণ্ঠ আশ্চর্য। এইরকমভাবে অযোধ্যা বৈকুণ্ঠ, রামেশ্বর বৈকুণ্ঠ, জগন্নাথ পুরী বৈকুণ্ঠ, সব বৈকুণ্ঠ, এগুলোকে ভগবান পাঠিয়েছেন এই জগতে। টিকাকাররা অনেকে বলছেন এই চতুষণ এইখানে গেছিল, একেবারে ওপরে যে বিরজে ছাড়ি যেখানে ওখানে না, চতুষণ এই রমা বৈকুণ্ঠে গেছিলেন, তাই জন্য সেখান থেকে পতন হতেই পারে, এরকম ধরনের বিভিন্ন রকম সিদ্ধান্ত বলেন। কিন্তু আমরা টিকাকাররা যখন পরিষ্কার জানিয়ে দিয়েছেন, ভগবান যখন স্বয়ং ভাগবতে নিজে স্বীকার করেছেন, এতে আমাদের মেনে নিতে আপত্তি নেই। ভগবানের ইচ্ছায় যখন শুদ্ধ বৈকুণ্ঠ জগতের গুরু বৈষ্ণব এই জগতে চলে আসেন, যখন এই জগতে চলে আসেন, যখন ভগবানের ইচ্ছায় এই জগতে তারা নেবে আসেন, তাহলে এর মধ্যে আর সন্দেহের কারণ কি? ভগবান তো নিজে বলছেন আমার ইচ্ছায় এটা হয়েছে, আমার ইচ্ছা আমি একটা কিছু বিলাস করব, তাই জন্য এদেরকে আমি এরকম, তাহলে আমাদের সন্দেহের কারণ নেই, বৈকুণ্ঠ জগতে গিয়ে পড়ে যাব, তা আমার দরকার কি অত হাঙ্গামার, ভজন ভজন করে বৈকুণ্ঠে গিয়ে আবার পড়ে যাব, বৈকুণ্ঠে গেলে পড়ে না, এই সিদ্ধান্ত হয়ে গেল। দিতির গর্ভসঞ্চার সম্বন্ধে আমি কালকে সামান্য স্পর্শ করেছিলাম, এটি যথেষ্ট। যে মানুষ যদি সংযত হতে না পারে তাতে যা বিপদ হয় সেটা দিতির হল। কশ্যপ ঋষির কিছু হওয়ার নয়, কশ্যপ ঋষি ভগবানের ইচ্ছা জীবনযাপন করছেন, তিনি চিন্তাই করে নিলেন এটা হতেই পারে না, এটা ভগবত ইচ্ছায় হয়েছে। এখন ওই জীবাত্মা দুজন যে পতন হলো বৈকুণ্ঠ জগতে পড়ে যাচ্ছে, এরা কি হলো, বীজ রূপে এটি হয়। গীতার যদি অ্যানালিটিক্যাল ব্যাখ্যা হয় সেখানে দেখবে লোকে, আমি তো এইসব কথা আলোচনার সুযোগ পাইনি, এইসব করতে গেলে ডাইভার্টেড হয়ে যাবে, এইসব কথা অদ্ভুত অদ্ভুত কথা আছে, হ্যাঁ অদ্ভুত অদ্ভুত সব কথা আছে, মেঘ কোথা থেকে হয়, অন্য কোথা থেকে হয়, অন্য কোথা থেকে হয় যজ্ঞ, এই মেঘ কোথা থেকে হয়, কি করে এইসব প্রাণীগুলো সৃষ্টি হয়েছে, বীর্য কোথা থেকে হয়, কি করে ওই জীবাত্মাগুলো আমরা এখানে দেখতে পাচ্ছি না তো, শূন্য দেখছি। এতে ভাগবতী মহাপুরাণ বলছেন এই জগতে সব জায়গা আত্মা বাস্যমিদাম সর্বাম যৎকিঞ্চিত জগতম, সমস্ত জগতে আত্মা ছেয়ে রয়েছে। কোথায় কিভাবে আছে অব্যক্ত, অব্যক্ত অবস্থা কাউকে বোঝা দেবেন? বৃষ্টির কণার সঙ্গে আশ্রয় হয়ে শস্যের ভেতর, শস্যে মানে খাওয়া চাল গম ধান ওর ভেতর চলে গেল, ওটা মানুষ আহার করবে, তার থেকে এবার রেত কণ রেত বীর্য তৈরি হবে, সেখান থেকে সেই বীজগুলো চলে গেল মাতৃগর্ভে। এই অপূর্ব আশ্চর্য আশ্চর্য এক্সিলেন্ট বিষয়, এত সাইন্টিফিক কল্পনা করা জানে কী করে হয় এটা, ওই জীব চলে গেল। ঠিক সেরকম জয় বিজয় যখন পড়ল তখন ওই যে কেন তা তো ওই উদ্দেশ্যে এসেছিল ভগবানের সঙ্গে একটু লড়াই করে অসুর জনি প্রাপ্ত হবে, সেই ভগবানের ইচ্ছায় যে যেই সময় কর্দম আর দিতি মায়ের মিলন হলো সেই সময় ওই দুটো অসুর বীর্যরূপে আদান হয়ে গেল। এবং তারপর এই দুটো যে বৈকুণ্ঠের পার্শ্বদ দুইজন তারা এবার আবির্ভাব হলেন। বলছেন দিতি শতবর্ষ যাবৎ এরকমভাবে গর্ভকে ধারণ করে রেখেছেন, স্বর্গের দেবতারা পাগল হয়ে গেছেন যে কি এমন হলো, সূর্যের তেজ নষ্ট হয়ে যাচ্ছে, চন্দ্রমান নিজের পাওয়ার হারিয়ে ফেলছে, সূর্য নিজের পাওয়ার হয়ে গেছে, তারা সব কাঁপতে কাঁপতে ভগবানের ভগবানের কাছে গিয়ে কি হলো ভগবান আমরা তো বুঝতে পারছি না, ব্রহ্মাকে প্রার্থনা করছেন। বললেন ভয়ের কিছু নেই, যাও এইটা এটা এই কারণ হয়েছে কশ্যপের থেকে যে দুই সন্তান লাভ করেছেন তার সন্তান জন্ম হবে, তাদের এত পাওয়ার ওই জন্য তোমাদের পাওয়ারটা ক্ষীণ হয়ে যাচ্ছে। ক্রমে ক্রমে দুই পুত্রকে প্রসব করলেন, কিন্তু প্রসব করলে কি হবে, প্রসব করে এরা অসুর দিনে দিনে এমন বাড়তে থাকলো যেন মনে হচ্ছে আকাশে ছেকছে, এরকম দাঁড়ালে পাগল হয়ে যেত না, এরকম পাহাড়গুলোকে এরকম ঘুষি মাতো গুঁড়ো গুঁড়ো হয়ে ছাতু হয়ে যেত গায়ে শক্তি, আর শক্তি যাদের হয় গায়ে যদি যাতে যাদের সবসময় একটা একটা জ্বালা পোড়া থাকে তারা সবসময় চায় একটা কিছু অনিষ্ট করব ক্ষতি করব, এরকম একটা চিন্তা। এত শরীরে শক্তি লাভ করেছেন আস্তে আস্তে বড় হচ্ছে সবাই ভীত হয়ে পড়ছেন, এরা যদি বাচ্চা বয়সে এরকম বড় হয়ে কী হবে, একটু বয়স হয়েছে তখনই গদা কাঁধে নিয়ে এখানে ওখানে চলে যাচ্ছে গিয়ে বলছে বরুণ মহারাজকে বলছে বরুণজি জলদেবতা অত্যন্ত শক্তিশালী, তাকে বলছে এ বরুণ দেব আমার সঙ্গে লড়াই করো, আমি শুনেছি তুমি খুব পাওয়ারফুল, তো আমি হাত চুলকাচ্ছে আমার লড়াই করবার জন্য কোনো যোগ্য ব্যক্তি পাচ্ছি না, আমার সঙ্গে একটু লড়াই করো। বরুণ দেব মুচকি হেসে বললেন তোমার বড় লড়াই করার ইচ্ছে হয়েছে, তুমি বীর তো, তো আমি লড়াই আর করবো না, তোমার লড়াই করার জন্য তোমার যে ইচ্ছাটা ইচ্ছাটা পূর্ণ হবে খুব শীঘ্রই। বলো সেটা কেমন হবে, বলো সেটা বুঝতেই পারবে খুব শীঘ্রই, তখন তোমার মতো বীর মাটিতে পড়ে থাকবে আর চারিদিকে কুকুর ঘুরবে, স মানে কুকুর, কুকুর তোমার চারিদিকে ঘুরবে আর তুমি ওইখানে পড়ে থাকবে শয্যাশায়ী হয়ে পড়বে। তখন সে রেগে গেল, বলো রাগার কিছু নেই সত্যি কথা বলছিস, খুব শীঘ্রই তোমার ইচ্ছা পূর্ণ হবে, আশীর্বাদ করে দিলেন। এদিকে দিতি অত্যন্ত ভীত হয়ে পড়লেন, কেন স্বামী আগেই বলেছেন তুমি উল্লঙ্ঘন করেছো, নিয়ম উল্লঙ্ঘন করেছো, অন্যায় করেছো, তাই তোমার দুই পুত্র অত্যন্ত লম মানে অত্যন্ত ভয়ঙ্কর হবে, কাঁদতে আরম্ভ করলেন। বলে ও যাই হোক ওরা যেন গুরু বৈষ্ণবের অভিশাপে যেন না মরে, কেন যে কোনোভাবেই মরুক, যদি ব্রাহ্মণ বৈষ্ণবের অভিশাপে মরে সে আর কোনো গতি থাকে না। ওই জন্য আমাদের কীর্তনে পদকাররা মহাপুরুষগণ বলেছেন বন্দময়ী সাবধান মতে, বন্দময়ী সাবধান মতে, কে বোঝে কেউ বোঝে, একটা লোক আছে পৃথিবীতে দেখাতে পারবেন এই কথাটার মানে বুঝলো, সব ক্রেজি ক্রেজি পাগল হয়ে গেছে, জানেই না, একটু এদিক ওদিক করে রেখে যাবে, হেই এরম বল, কিছু অনুভবই নেই, কী করে আত্মনিবেদন করতে হয়। কেন অনেকে বলেন মহারাজ আপনি কেন শিষ্য বানান না, আমি কেন বানাই না, হ্যাঁ বড় সাত করে আমি জানি পৃথিবীতে একজন নেই, একটা জীবাত্মা খুঁজে পাওয়া যাবে না যে সত্যি সত্যি কমিটমেন্ট করবে, আমি কথা মানব, আর পাগলে পাগল হয়েছে শিষ্য বানাবে, মরব নাকি, যা আছো আছো থাকো কথা শুনো যাও, এতে যদি মনে করো লাভ হলো লাভ হয়ে যাবে, যার এর দ্বারা সম্বন্ধ জ্ঞান হয়ে গেল হয়ে গেল, আর মহামন্ত্র তো প্রথমেই বলছি, উচ্চারণ তো করছি হরে কৃষ্ণ, এই তো শুনে না গর যাও, সাত করে একটা লোক পাওয়া যাবে না জগতে, সুদূর লোক। ওই জন্য শাস্ত্রকাররা বলছেন আশ্চর্য অশ্ব ভক্তিয়া কুশল অশ্ব লব্ধিয়া, কে বলেছেন শাস্ত্রে, এই অপ্রাকৃত জগতে যে ট্রান্সেন্ডেন্টাল জগৎ, সেই জগতে অপ্রাকৃত শব্দব্রহ্ম, এটা বলবার মতো লোকই নেই এ জগতে। আশ্চর্য অশ্ববক্তা, অশ্ব মানে কশ্য মানে কৃষ্ণ, অপ্রাকৃত জগতের ভগবানের কথা বলবার লোক নেই, যেটা আছে বলে মনে করছে সব নকল, বেশিরভাগ সবার কথা বলছি না, আমার অপরাধ হবে। ওই জন্য শাস্ত্র বলেই দিয়েছে আশ্চর্য অশ্ববক্তা, আর স্টিল সারপ্রাইজ, আরও অবাক কর কি বলে, যদি বা খুঁজে বিজে একজন আরজন বক্তা পেলে, আশ্চর্য অশ্ববক্তা কুশল অশ্ব লব্ধা, ওইটাকে তোমার যে নেবে গ্রহণ করবে এ লোক নাই, যদিও বক্তা দুই একজন খুঁজে পাওয়া গেল, হ্যাঁ এরা পৃথিবীতে সত্যি কথা একবারে বলবে, কিন্তু লব্ধা কিন্তু গ্রহণ করবার লক্ষ্যই আছে, আশ্চর্য অশ্ববক্তা কুশলস্য লব্ধা নেই। তাহলে আমরা এখানে দেখলাম এইভাবে বলার পর যে তখন আশীর্বাদ করলেন, করে বললেন এক কাজ হবে, তোমার কানবার কোনো কারণ নাই, তোমার এই বংশের দুই ছেলে কুলাঙ্গার তো হলোই, কিন্তু তার বংশে একজন আসবে, তাহলে অলম্পটহ শীল ধর গুণ কর হৃষ্ট পরার্ধা ব্যথিত দুঃখিতেশু, বিভিন্ন রকম বর্ণনা করলেন, তোমার ছেলের ঘরে একটা ছেলে জন্মাবে, তোমার নাতি, এমন হবে তার গুণাবলী সমস্ত বিশ্ব যার গুণ গাইবে, সমস্ত বিশ্ব যার গুণ গাইবে, আর সমস্ত জগৎকে এমন কৃপা করবে, সমস্ত জগৎ জয় জয়কার দেবে তাকে, ভগবান যাকে হৃদয়তে আলিঙ্গন করবেন, এরকম। তখন দিতি একটু দুঃখটাকে সম্বরণ, যা হয়ে গেছে ভুল তো হতেই পারে, এখন এইভাবে সমস্ত হলো, তারা এই জগতে আবির্ভাব হয়ে এই সব কাজগুলো সব হলো, কাণ্ড কারখানা লড়াই হলো, বিভিন্ন রকম কাণ্ড কারখানা হলো। অনেকে মনে করতে পারেন, এটা পিছিয়ে যাচ্ছি আমি একটু, দু একটা চ্যাপ্টার আগেকার একটা কথা না বললেই নয়, সেই জন্য ওখানের প্রসঙ্গটা তুলে নিই, আগের কথা তো বললামই, জয় বিজয় আবির্ভাব হয়ে বিরাট অসুর একেবারে সব ভাঙছে, পাহাড়ের কাছে গিয়ে এরকম মক্কা মারছে ঘুষি, পাহাড় ছাতু হয়ে যাচ্ছে, এরকম গদা নিয়ে চলে যাচ্ছে বরুণদেবের কাছে, এ বরুণদেব আমার সঙ্গে একটু যুদ্ধ দাও, আমার চুলকাচ্ছে হাত পা, লড়াই করার লোক পাচ্ছি না, খুজলি হয়েছে হিন্দিতে বলে, যেমন বানাসুর বানাসুরের হয়েছিল, হ্যাঁ এতগুলো হাত পেয়ে, হ্যাঁ এতগুলো হাত পেয়ে চুলকানি হয়েছে, শঙ্কর ভগবান গুরুদেব তাকে বলছে আমার সঙ্গে একটু লড়াই ফড়াই করলে ভালো হয়, আস একটু হাত চুলকাচ্ছে, বলে ওরে বেটা, হ্যাঁ এত তোর বুদ্ধি খারাপ হয়ে গেছে, দাঁড়া এতগুলো হাত হয়েছে আর চুলকাচ্ছে, আমার সঙ্গে লড়াই করবি বেটা, আমি গুরুদেব, হ্যাঁ বুদ্ধি খারাপ হয়ে গেছে, ভগবান বললেন তোর ইচ্ছা পূর্ণ হবে, দাঁড়া কিছুদিন পর, সত্যি সত্যি তাই হলো, সব হাতগুলো কলা গাছের মতো কেটে কেটে সব ফেলে দিল, দুটো হাত রেখে দিয়েছে, দুটো মাত্র হাত, হ্যাঁ ডান আর বাঁ, এই যখন বাড়াবাড়ি হয় লোকের তখন ভগবান ব্যবস্থা করে দেন, তারা এই কর কত বাড়বি, সুতোটা তো আমার হাতে, কত বাড়বি বাড়, লাটায় সুতোটা আমার হাতে আছে, ও যা কোথায় যাবি। এখানে ওই চতুষ্ণ যে স্বর্গেতে ওখানে যে গেছেন বৈকুণ্ঠে, আর সেখানে গিয়ে যখনই ভগবান ওই যে ঝগড়া হচ্ছিল তক্কাতক্কি অভিশাপ, ভগবান লক্ষ্মীকে নিয়ে দ্বার পাড়ে চলে এসছেন, কারণ ভেতরে ঢুকতে দেয়নি, নারায়ণ স্বয়ং চলে এসছেন। আর সেখানে আসার সঙ্গে সঙ্গে ভগবানের চরণে যে তুলসী দল, তুলসী এবং গন্ধ, ওই বৃন্দাবনে বিভিন্ন রকম, এখানে তো এসব হয় না, চন্দন থেকে কস্তুরী এসব ঘষে, কেশর এসব চন্দন দিয়ে ঘষে ভগবানের চরণে দেয়, এসব এখানে সহসা করে না কেউ। মধুবর্গ কাকে বলে? এখানে তো মুখে বলি আমরা জল দিয়ে মধুবর্গ, মধুবর্গ তৈরি করে, তৈরি করতে হয় ঘি দিয়ে মধু দিয়ে, সব অপূর্ব মিশিয়ে তো লোকে এখন কিছু করে, আসলে ফাঁকিবাজি কাজ। জল দিয়ে দিয়ে দিল, জল দিয়ে দিয়ে দিল মধুবর্গ। হ্যাঁ, যেটা বলছিলাম সেখানে হচ্ছে যেই ভগবানের, ভগবান ওইখানে চলে এলেন, ভগবানের মালা থেকে ঢকঢক করে গন্ধ বেরোচ্ছে, অপূর্ব অপূর্ব চরণ থেকে গন্ধ বেরোচ্ছে, সব কস্তুরি এসব, সব ভগবানকে পুজো করেছিল। সেই তুলসীর গন্ধ নাকে গেল কার? বলি এই চতুষ্ণে, চতুষ্ণ তো ওখানে দাঁড়িয়ে ছিল, যেই ভগবান এসে ভগবানের চরণ কমলের সুগন্ধগুলো নাকে গেল, যাওয়ার সঙ্গে সঙ্গে কিছুক্ষণের নেশার মতো চোখটাকে বুঝে ফেলল। এখানে একটা শ্লোক আছে সুন্দর, তস্যারবিন্দনেনস্য পদারবিন্দ কিঞ্জল কমিষ্য তুলসী মকরন্দ বায়ু অন্তর্গত সবিবরেণ চকার তেষাং সংক্ষোভমক্ষরজুষামোপি চিত্ততন্যঃ। বলছেন তস্যারবিন্দনেনস্য পদারবিন্দ কিঞ্জল কমিষ্য তুলসী মকরন্দ বায়ু অন্তর্গত সবিবরেণ চকার তেষাং সংক্ষোভম অক্ষরজুষামোপি চিত্ততনঃ। বলছেন এই চতুষ্ণের যেই ভগবানের চরণকমলে নিবেদিত তুলসী আর এইসব সুগন্ধ বস্তু, ঘ্রাণটা যেই নাকে এলো, এরম নাকে এলো আসার সঙ্গে সঙ্গে পাগল হয়ে গেল, কিছুক্ষণ একবারে নেশা, কেন ওটা ভক্তি, এই নাকটা রয়েছে কি জন্য, নাকের কি গুরুত্ব, এটা বলা রয়েছে শাস্ত্রে, বলা রয়েছে নাকের গুরুত্ব হলো ভগবানের চরণে নিবেদিত চরণ কমলে তুলসী আদি তার ঘ্রাণ নেবে, নাকগুলো কি করে অন্য অন্য কাজে ব্যস্ত থাকে, রসুনের ঘ্রাণ, পেঁয়াজের ঘ্রাণ, দুর্গন্ধ মাংসের ঘ্রাণ এইসব নিচ্ছে, আবার কেউ কেউ আবার বাজার থেকে সেন্ট কিনে আসে, চামেলি দাও এটা গায়ে দুর্গন্ধ, আর সেন্ট দিয়ে সুগন্ধ করছে কি করবে। একটা মানুষের যখন দেখবেন পরীক্ষা করে, একটা মানুষের যখন সম্পূর্ণরূপে কাম বিবর্জিত হয়ে যাবে, সাধুদের লক্ষণ এগুলো গুপ্ত, এগুলো এখানে বলার কোনো প্রয়োজন, তো আমি উল্লেখ করলাম, কোনো সাধুর দেখবেন বাস্তব সাধু তার গায়ে কিন্তু দুর্গন্ধ নেই, তিনি যদি কোনো জায়গায় লঘুশঙ্কা করেন তার ওখানে গন্ধ বেরোবে না, কোনো দুর্গন্ধ নেই, কামরহিত শরীরে ফাংশন চেঞ্জ পুরো। হ্যাঁ, সেই জন্য বলছেন তস্যারবিন্দনেনস্য পদারবিন্দ কিঞ্জল কমিষ্য তুলসী মকরন্দ বায়ু অন্তর্গত সবিবরেণ চকার তেষাং সংক্ষোভম অক্ষরজুষামোপি চিত্ততন্যঃ। অক্ষরজুষামোপি মানে জুষা মানে আস্বাদন করা, অক্ষর মানে হচ্ছে সেই ওম ইতি একাক্ষরম ব্রহ্ম বাহারণ মা মনুস্মরণ য প্রাথি ত্যাজন দেহম সজাতি পরমাম গতি, ওম ইতি একাক্ষর ব্রহ্মমন্ত্র। এই চতুষ্ণ এই এক অক্ষর একে এটাকেই পুজো করতেন, ওম ইতি একাক্ষরম যেটা বলা হয়েছে গীতাতে, এখানে লিখি অক্ষর জুষামপি, তারা এই একাক্ষর ব্রহ্মমন্ত্রের উপাসনা করতেন। কিন্তু আগেই বলেছি ব্রহ্মার কাছ থেকে কোনো ভগবানের একটু লীলা শুন, তার জন্য তাকে দেখবার জন্য ইচ্ছা হয়েছিল, তারপর আবার গিয়ে যখন গেটে দাঁড়িয়েছেন তখন ওই যে ভগবান সামনে যে তারপর যখন ওই চরণের তুলসী আদি সব ভেতরে গেছে, ব্যাস তারপর সে চতুষ্ণের হয়েই গেছে, বিরাট তারা একবারে ভাগবত বক্তা হয়ে গেছে। এই তারপর ভগবানের চরণ কমলের গন্ধ চলে গেছে, গিয়ে প্রেমে বিহ্বল হয়ে গেছে, ভগবান তাদের বিশেষ কৃপা করে দিয়েছে। ওই জন্য তারা একাক্ষর ব্রহ্মের উপাসনা করলেও আজকে তাদের অবস্থা পরিবর্তন হয়ে গেছে। পরবর্তী সময় আমরা দেখি এই চতুষ্ণ ভাগবত প্রবচন করছেন, কী করে করলেন, যিনি একাক্ষর ব্রহ্মের উপাসনা করেন, যিনি নির্বিশেষ, তে কখনোই ভাগবতে বলবে ভাগবত মানে তো ভগবানের রূপগুণ লীলা পরিকর। তাহলে কী করে হলো, এইভাবে হয়েছে। যেমন সুখদেব গোস্বামী বললেন, হ্যাঁ, হরের গুণাক্ষিপ্ত মতিহী বাদ্রায়ণী, হরির ভগবানের গুণের এমনই প্রভাব যে যে কোনো ব্যক্তিকে খিঁচে নিয়ে আসবে। সে যদি মানুষ হয়, সে যদি অপরাধও করে, অপরাধ করলে অসুবিধে, পাপও করে, পাপ করলেও হৃদয়টা কঠিন হয়, সেই জন্য একটু সময় লাগে, কিন্তু পাপ চলে যায়। যদি কোনো মহাপুরুষ বিশেষ শক্তি সঞ্চার করে তাহলে পাপেও, কিন্তু অপরাধ করলে আর গতি থাকে না, কেন অপরাধে গুরু বৈষ্ণব কিছু করতে পারেন। অপরাধেতে তার হৃদয় এমন অবস্থা হয়ে যায়, তখন সেন্সিটিভিটি হারিয়ে ফেলে, তখন মহামহাবৈষ্ণবগণ যেটা এক মুহূর্তে জগৎকে পরিবর্তন করে, তারা কথা বলছেন তখনও তাদের হৃদয়তে সেন্সেশন জাগছে না, তাতে জানি অপরাধ আছে প্রচুর। তাতে জানতে হবে অপরাধ প্রচুর করে ফেলেছে। এই অপরাধ যতক্ষণ না যাবে ততক্ষণ লাভ হবে না, অত অপরাধ মারাত্মক। এই জন্য ভজনে এসে কে কম বেশি ভজন করুক, কিন্তু অপরাধ যেন না করে, অপরাধ করলে ডেঞ্জারাস। যত লোক ভজনে এসছে তারা যদি বাস্তবিক সাধুগুরু বৈষ্ণবের কৃপা লাভ করে, তাহলে এই জন্মেই ভগবানকে লাভ করবে। যদি বাস্তবিক শুদ্ধ গুরু বৈষ্ণবের, পরমহংস গুরু বৈষ্ণবের কৃপা লাভ করে সত্যি সত্যি, তাহলে এই জন্মেই তারা ভগবানকে লাভ করতে পারে। কিন্তু এরকম ঘটনা দেখা যাচ্ছে না, কারণ কি, তারা ভক্তির নামে অনেক কিছুই করছেন, ভক্তির নাম করে হরিকথা শুনতে অবশ্যই। আবার আরেকটা খেয়াল দেবেন, যারা হরিকথা শ্রবণের সঙ্গে সঙ্গে, আমি এটা খেয়াল করি, হরিকথা শ্রবণের সঙ্গে সঙ্গে যাদের হৃদয়ে সেন্সেশন জাগে, কখনো আনন্দ হয়, কখনো চোখে জল আসে, কখনো কেঁপে ওঠে শরীর, তাদের লক্ষণটা ভালো। আর যারা পাথরের মধ্যে এরম বসে, উঠ যেমন উঠ দেখেছেন তো, উঠ এক কাঁটা গাছ খেয়ে যা, খেয়ে যাচ্ছে, কাঁটা গাছ যেমন খায় খেয়ে যাচ্ছে, চোখটাকে ঘোরাচ্ছে মাঠ। কিছু লোক আছে ভূতের মতো হরিকথা শুনে, আমি বুঝতে পারি তারা কারা, কিন্তু নাম বলি না, ভূতের মতো, কোনো সেন্সেশন নেই, কী শুনলাম আজকে, কি আলোচনা হলো, কোনো ব্যাপার নেই, ওই শুনে যাচ্ছে। আমাদের হিন্দিতে, আমার পাঞ্জাবে বলতো এক মহারাজ, ভৈঁসা কা সামনে ভেড়ি পিটনা, আর ভৈঁসের সামনে ভেড়ি পিটিয়ে দিলে কি হবে, জাবর কাটবে, এরকম ভৈঁসের সামনে যতই বলো কিছু লাভ নেই, ভৈঁস ঘুরে, ভৈঁস তো ভৈঁস, এরকম শোনে, ওই জন্য তাদের উন্নতি হয় না। আবার যারা সাধুসঙ্গের নাম করে প্রচুর অসৎসঙ্গ করেছে, তাদেরও হরিকথাতে কোনো কাজ হচ্ছে না, প্রচুর বছরের পর বছর ডেকেছে, এদিকে আয় এদিকে আয় এদিকে, ও এদিকে গেছে, এত নোংরা সঙ্গ করেছে তার পুরো একবারে অধঃপতন হয়ে গেছে, তার আত্মার মধ্যে আর কোনো জায়গা নেই, খালি সাধু দেখলে মনে হয় বেকারে সাধু নেই, কেন দেখে ফেলেছে চরিত্রহীন ব্যক্তিদের আলোচনা। আজকে এখানে আলোচনার পর যদি কালকে যদি আবার তোমরা অসৎসঙ্গ করো, তা আমার হরিকথার আর কোনো কাজ হবে কী করে? যদি এই কথাগুলো বুঝবার পর মাথার মধ্যে না ঢোকে এটা অসৎসঙ্গ, ওখানে আমি আর যাবো না, তাই যদি নাই হলো, তাহলে আর হরিকথা কী শুনল, ভৈঁসের মতো হরিকথা শুনল। আর যদি লৌকিকতা বলে বা এতদিন গেছি না গেলে হয়, তাহলে মর এবার হয়ে গেল, একে বলে এটা হয়ে গেল, তাহলে তাহলে তুমি অপ্রাকৃতিক জগতে উঠতে পারবে না, কারণ তোমার মধ্যে লৌকিকতা আছে। কী করে হয় লৌকিকতা, আর পরমাত্মিক জগতে কোনো লৌকিকতা চলবে না। সাধুগুরু বৈষ্ণব যে বাহ্যে লৌকিকতা দেখায়, কথা বলে সবাইয়ের সঙ্গে, দেখবেন মহাপুরুষগণ অনেক গৃহস্থ ব্যক্তি তাদের সঙ্গে আসে, তারা সব সামনে আসে, তোমরা কি মনে করছো তাদের কি অ্যাটাচমেন্ট আছে নাকি, আকর্ষণ আছে, এমনি কথা বলতে হয় বলে, কৃপা করবার জন্য কথা বলে, অন্য কোনো কারণ নেই। এই জন্য বলছেন আগে এই অসৎসঙ্গগুলোর যে প্রভাব সেগুলোকে যতক্ষণ না কাটাবে ততক্ষণ কাজ হবে। যদি কেউ বলে মহারাজ আমি পড়াশোনা জানি না, এত উঁচু কথা বুঝছি না, সেটা ভুল কথা। পড়াশোনা না জানলেও এই কথা যার কানে যাবে তার ভক্তি হবেই হবে, হবেই হবে, হবেই হবে। পড়াশোনাটা বড় কথা না। বেশিরভাগ আমরা দেখি যারা পড়াশোনা জানেননি, এক বাক্যে গুরু বৈষ্ণবকে বিশ্বাস করেছে, সেবা করেছে, ভগবানের কাছে চলে গেছে, পড়াশোনা জেনেই বরঞ্চ আরও উল্টো হয়ে গেছে। পড়াশোনা জেনে কিছু বেশি বাড়াবাড়ি, আমি জানি অনেক বুঝি, উনি কি বলছেন, কেন এটা না করলেন, বুদ্ধি চলে আসে, তারপরে তর্ক। সেই জন্য তো বলছিলাম না আগে, জগতে এমন কেউ নেই যে গুরু বৈষ্ণবের কথা এক বাক্যে মেনে নেবে, যা বলেছেন ঠিক, এটা মেনে নেওয়ার মতো লোক নেই, সংশয় সন্দেহ। আজ্ঞা গুরুনাম হি অবিচারে পালনীয়, শাস্ত্রের বিচার। যখন শ্রীমন চৈতন্য মহাপ্রভুর কাছে কে এলেন, কাজ করতেন যে সেবা করত, তার নাম কি, হ্যাঁ, গোবিন্দ, গোবিন্দ অন্দরমহলে সেবা করতেন মহাপ্রভু। প্রথম যখন এলেন তখন এই নিয়ে প্রশ্ন হলো মহাপ্রভুকে, বলছে মহাপ্রভু বলছেন সার্বভৌম দেখো কি বিচার করি বলো তো, গুরু গুরু সেবক হয় মান্য যে আমার, তুই তো গুরু সেবা করত, আর গুরু সেবা করলে আমার মান্য হয়, অথচ গুরু আজ্ঞা দিয়ে গেছে যে যা আমি শরীর ছাড়বার পর চৈতন্য চরণে গিয়ে সেবা করবি, কাকে, গোবিন্দকে আর কাশীশ্বরকে, কাশীশ্বর গোবিন্দ দুজনকে ঈশ্বর পরিবাদ আদেশ করে গেছেন যে আমি শরীর ছেড়ে দেওয়ার পর চৈতন্য চরণে গিয়ে তোমরা থেকো, সেবা করো। তো এই জন্য তারা এসছেন, এসে দণ্ডবোধ করে বললেন, মহাপ্রভু বলছেন এ তো গুরুর সেবক হয় মান্য যে আমার, কিন্তু গুরুদেব আদেশ করে গেছেন কি করি বলো তো। তখন সেখানে শাস্ত্রীয় বিচার হয়েছিল যে আজ্ঞা গুরুনাম হি অবিচারে পালনীয়া, গুরু বৈষ্ণবের আজ্ঞায় যে বিন্দুমাত্র সন্দেহ করবে সে নিশ্চিন্ন হয়ে যাবে, ধুয়ে মুছে চলে যাবে। আর যে নকল করবে আমি গুরু বৈষ্ণবের আজ্ঞা পেলেছি তাই তো আমি তার কাছে রয়েছি তার সেবা করছি, সেটাও ভুল প্রমাণ হয়ে যাবে পরে, এখন না। যেমন গুরু বৈষ্ণবের কাছে অনেকেই থেকেছে, পরে তিনি দেহ ছাড়ার পর জানা গেল এ বেটা আদৌ গুরুদেবের কাছে থাকেনি, এ বেটা অসুর, গুরুদেবের সেবক রূপে লুকিয়েছিল। এই যে সিংগুলো মাথায় সিং ছিল, কারণ সিংটা এখনও বাড়েনি, তখন মাথায় যে সিং সে সিংটা তলায় লুকিয়েছিল, বোঝা যায়নি, গুরুদেব যাওয়ার পর সিংগুলো চাগিয়ে উঠেছে। এরা আদৌ গুরুদেবের সেবা করেনি, অসুর এরা, নিজের অভীষ্টকে সিদ্ধি করার জন্য জড়জগতে থাকলে এই সব লাভ পূজা প্রতিষ্ঠা লুটে নিতে পারত না, এনে একটা মহাপুরুষকে আশ্রয় করে, জানে এই মহাপুরুষকে সবাই ভালোবাসে, এই মহাপুরুষের কাছে থাকলে আমারও নাম হয়ে যাবে, টাকা পয়সা সবই আসবে, অসুবিধে কিছু নেই। মহাপুরুষকে সেবা করেনি, মহাপুরুষকে ভোগ করেছে, বোঝা গেল কি বললো, এইসব শব্দ কেউ কোথাও বলবে না, মহাপুরুষকে সেবা করেনি মহাপুরুষকে ভোগ করেছে, মানে মহাপুরুষের সামনে থাকলে আমার এই কাজগুলো অনায়াসে হয়ে যায়। ওই জন্য গুরু বৈষ্ণবের সেবা আর গুরু বৈষ্ণবকে ভোগ করা দুটো পার্থক্য আছে, সবাই পারে না সেবা। তাহলে আমরা দেখলাম এইভাবে ধীরে ধীরে এই অসুর দুটো লড়াই আরম্ভ করেছে চারিদিকে, ইন্দ্রকে বলছে লড়াই করবো তোমার সঙ্গে, ইন্দ্র ভয়ে পালিয়ে যাচ্ছে। হিরণ্যকশিপু যখন গদা নিয়ে এরকম পায়েতে নূপুর আছে আবার ওদের, ছম ছম করে যখন স্বর্গলোকে যাচ্ছে, ইন্দ্র বললে এ বাপ রে বাপ এসে গেছে, পালা শিগগির, তাতে পালিয়ে যাচ্ছে, পায়ের আওয়াজ শুনে পালিয়ে ভয়, বাপ রে বাপ, একাই একেবারে সব এরকম অবস্থা, এ কাউ কিছু কর, দেবতালোক কিছু করতে পারছে না, কাউ কিছু করার ক্ষমতা নেই। হিরণ্যাক্ষ হিরণ্যকশিপু জন্মের পরে জগতে প্রচুর অমঙ্গলের সব লক্ষণ দেখা গেল, তারপর আবির্ভাবের পর তো আমি সব কথা বললাম, লড়াই করতে চাইছে, তারপরেতে কালকে আমি বলেছিলাম কালকে বলেছিলাম বরাহদেব দুই অবতার, একটা হচ্ছে শ্বেত বরাহ, কল্পে শ্বেত বরাহ অবতার, তিনি পৃথিবীকে খালি উদ্ধার করে জায়গা মতো রেখে অন্তর্ধান করেছিলেন। এখানে আমাদের যখন ভাগবত বর্ণনা হল, মৈত্রী মুনি এখানে বর্ণনা প্রসঙ্গে প্রেমে বিহ্বল হয়ে এই প্রসঙ্গটাকে খুব একটা না বাড়িয়ে একসঙ্গে বর্ণনা করে দিলেন, বলে বরাহদেব পৃথিবীকে উদ্ধার করে রেখে দিলেন। এই সেই সময় দৈত্যের সঙ্গে, হিরণ্যাক্ষের সঙ্গে তার লড়াই হয়েছিল, আর তারপর তাকে উদ্ধার করেছিলেন। এইরকমভাবে এক কথাই বলে দিলেন। বাস্তবিক পক্ষে টিকাকাররা বলছেন না, ঠিক তা নয়। এই সময় বর্ণনা করছেন দুবার হয়েছিল, বরাহদেবের সঙ্গে হিরণ্যাক্ষের যুদ্ধ হল। যুদ্ধ হয়ে হিরণ্যাক্ষ যা তা কথা বলছে, যা পারছে মুখে গালাগাল দিচ্ছে, ভগবান এগুলো সহ্য করছেন। করে তারপর সেখানে তুমুল লড়াই হলো। লড়াই হওয়ার পর হিরণ্যাক্ষকে ভগবান উদ্ধার করে দিলেন। দেবতারা সব আকাশে দাঁড়িয়ে রয়েছেন এবং কাঁপছেন ভয়ে। এ কি লড়াই হচ্ছে, বীভৎস লড়াই! বরাহদেবের সঙ্গে হিরণ্যাক্ষের লড়াই হচ্ছে, বীভৎস লড়াই। আর লড়াই হতে হতে ভগবান শেষে, অত্যন্ত অনেক লড়াই হতে হতে দেবতারা ভগবানকে বলছেন, হে প্রভু, আর এই এই আর এই দুষ্ট আর এই দুষ্টটার সঙ্গে বেশি খেলা করবেন না, শীঘ্রই এটাকে মারুন, কারণ এই সময় ভালো মুহূর্ত এসে গেছে, অভিজিৎ মুহূর্ত এসে গেছে, প্রভু এটাকে মারুন এক্ষুনি। আবার যদি অভিজিৎ মুহূর্ত চলে গিয়ে যখন অন্য সময় চলে আসবে, সেই সময় অসুরদের প্রভাব বাড়ে। মধ্যাহ্নকে পেরিয়ে গেলে যখনই একটা দুটো চলে গেল, তখনই অসুরদের প্রভাব বাড়বে দুপুরবেলা। ওই জন্য গ্রামে গঞ্জে যেখানে ভূতপ্রেত আছে, হয় দুপুরবেলা ধরে আর নয় রাত্রিবেলা, সন্ধেবেলা এদের প্রভাব বেড়ে, শক্তি বাড়ে পাওয়ারটা। এখানে ভগবান কি করলেন, শেষে দেবতারা প্রার্থনা, হে প্রভু আর বেশি খেলা করবেন না এর সঙ্গে, এবারে আপদকে বিদায় করুন। ভগবান এবার কি করলেন, লড়াই করতে করতে করতে করতে এই সামনে যে খুর আছে, ভগবান তো বরাহ রূপ ধারণ করেছেন, তাহলে সামনের খুরটা দিয়ে এরম মারলেন। এইখানে মারার সঙ্গে সঙ্গে কি হলো, মুখে রক্ত বেরিয়ে ঘুরতে ঘুরতে পড়ে গেলেন, সে অসুর পড়ে গেল। পড়ে গিয়ে সে কী করলো, প্রাণ তার নাশ হয়ে গেল। দেবতারা আকাশ থেকে অত্যন্ত মুহুর্মুহুর পুষ্পবৃষ্টি করতে আরম্ভ করলেন। ভগবান আপনি যে কত কাজ করলেন, আপনি যজ্ঞের যজ্ঞবরাহ, আপনার দ্বারা এই যজ্ঞ স্থাপিত হল। আহা, দেখুন কি অবস্থা আমাদের হয়েছিল এই অসুরের জন্য। এই বড়ে বড়ে সমস্ত কি হলো, হিরণ্যাক্ষ দেহ রাখলেন। এবার হিরণ্যকশিপু যখন জানতে পারলেন আমার ভাইকে মেরে ফেলেছে, তখন হিরণ্যকশিপু প্রতিজ্ঞা করলেন, যে আমার ভাইকে মেরেছে তার একদম সর্বনাশ করে আমি ছাড়ব, তাকে আমি বেঁচে রাখবো না। ও বিষ্ণুকে মেরে ফেলবে, বিষ্ণু ভগবানকে মারবে, প্রতিজ্ঞা করল। ভাইকে আমার মেরে ফেললো, এমন এত আদরের ভাই, এটাকে মেরে ফেললো, দাঁড়াও আমি দেখাচ্ছি মজা, বলে প্রতিজ্ঞা করে ফেললো। ও অসুরের প্রতিজ্ঞা, বলে কোথায় বিষ্ণু পালাবে, সেখানে আমি লড়াই করি, সেখানে যাব। আর বিষ্ণু ভগবানের সঙ্গে লড়াই করি, এইভাবে দেখা গেল প্রতিজ্ঞা করে বসে রয়েছে। এখন আপনাদের মধ্যে প্রশ্ন হবে, আমরা শুনলাম একটু আগে আপনি বললেন যমজ ভাই হয়েছিল, যমজ ভাই হয়েছিল তো, তো এখানে আবার ভাই বললেন কেন, এরে হিরণ্যাক্ষ ছোট বললেন কেন, হিরণ্যকশিপু বড় কী করে বললেন, কেন যমজ একসঙ্গে হয়েছে তো একই সময়। টিকাকাররা বিশ্বনাথ চক্রবর্তীবাদ ব্যাখ্যা করছেন, যখন গর্ভের আধান হয়েছিল, যখন ফার্টিলাইজেশন হয়েছিল গর্ভে, তখন প্রথম ফার্টিলাইজেশন হয়েছিল হিরণ্যকশিপু, আর শেষে ফার্টিলাইজেশন হয়েছিল যেটাকে বৈজ্ঞানিক ভাষায় নিষেক বলা হয়, নিষেক বায়োলজিক্যাল সায়েন্সে নিষেক বলা হয়, সেটা হয়েছিল পরে কার, হিরণ্যাক্ষের। তাহলে যখন জন্ম নেবে তখন যে যার ফার্টিলাইজেশন আগে হয়েছে সে পেছনে ছিল, আগে পেছনে ছিল, আর যার ফার্টিলাইজেশন পরে হয়েছে সে আগে ছিল। তো ওই জন্য বেরোবার সঙ্গে বেরোবার সময় যখন আবির্ভাব হয়েছেন তখন প্রথমে আবির্ভাব হয়েছে কিন্তু হিরণ্যাক্ষ। তো হলে কি হয়, বিচারেতে প্রথম জাইগোট ফর্মেশন, এটা বলে জাইগোট ফর্মেশন, ডাক্তাররা বুঝবে এর কথা। এই জাইগোট ফর্মেশন প্রথম হয়েছিল হিরণ্যকশিপু, সেই জন্য হিরণ্যকশিপু বড় ভাই হয়ে গেল। এরা হল ভাইকে আমার মেরেছে, আমি প্রতিশোধ নেব। এইভাবে হলো, এখন আমি অল্প অল্প করে তাড়াতাড়ি স্পর্শ করে ছুটতে হবে, আমার উপায় নেই। বলছেন কর্দম ঋষি দীর্ঘ জীবন দিন যাবৎ তপস্যা করছেন, আর ভগবত ইচ্ছায় তার সংসার জীবন করে অপূর্ব সংসারকে অনেক কিছু উপহার দেবেন। যারা বাস্তবিক গৃহস্থ ব্যক্তি আদর্শবান, সেই সব আদর্শবান গৃহস্থ ব্যক্তির দ্বারা সমাজে যে মঙ্গল সাধন হয় সেটা আপনার সত্ত্বেও ভাবতে পারবেন না। এই সব গৃহস্থ ব্যক্তিগণের দ্বারা আদর্শবান যারা গৃহস্থ আছেন, কেউ যেন মনে না করে গৃহস্থ মানে ঘৃণা, তা নয়। গৃহস্থ থেকেই তো সাধুরা আসে, সাধু কোত্থেকে এলো, জন্ম হয়েছে কোত্থেকে? গৃহস্থ না থাকলে সাধু লাগে? এই জন্য যারা মূর্খের মতো গালাগাল দেন গৃহস্থ, না, বরঞ্চ গৃহস্থ ধর্ম কলিকালে ভালো। কেন কলিকালে সাধু কপট সাধু সেজে বাইরে অত্যাচার করার থেকে গৃহস্থ, সে আমি গৃহস্থ, আমি সময় মতো ভগবানের ভজনা করি, ভগবানের কাছে যাই, মন্দিরে সাধু সঙ্গ করি, হরিকথা শুনি, মাঝে মাঝে দক্ষিণাও দিই, ভগবানের সেবার জন্য চেষ্টা করি, আমার দ্বারা যা হয় দৈন্য আছে। সাধু সেজে ফেললে পেছনে যদি ল্যাজ গজিয়ে যায় তো হয়ে গেল, বড় হনুমান হয়ে যাবে, তখন আর তাকে আর বাঁচানো যাবে, তাকে আর কোনো কিছু করার নেই, সব শেষ। এই জন্য বলছেন এখানে যে আমরা শাস্ত্র বিচারে দেখি, রামায়ণ মহাভারত থেকে আরম্ভ করে পুরাণ উপনিষদ থেকে আরম্ভ করে যত আছে যেখানে সমস্ত অ্যানালিটিক্যাল বিচার করে আমরা দেখতে পাই, যারা বাস্তবিক গৃহস্থ ধর্ম যারা পালন করতে চান তারা একটা দানা মুখে দিয়ে দিন, পালনের সময় চলে যাবে, এই সময় ডিস্টার্ব হবে। ওই জন্য বলছেন যারা আদর্শ গৃহস্থবান ভক্ত গৃহী তাদের দ্বারা জগতের মঙ্গল হওয়ার সম্ভাবনা আছে। তারা গৃহস্থ হলেও তারা শিষ্যকে কোনো নোংরা কিছু শিক্ষা দেবেন না। আদর্শ গৃহস্থ কত আদর্শ গৃহস্থ জানা আছে ভালো ভালো, আমার খুবই অল্প, তারা তাদের আদর্শ দেখে অবাক হয়ে যাবেন, এত সুন্দর তাদের আদর্শ সমস্ত। কাজেই আদর্শবান গৃহস্থগণের দ্বারা জগতের বিরাট মঙ্গলের সম্ভাবনা আছে, হয়। এখানে কর্দম ঋষি গৃহস্থ জীবন যাপন করবেন ভগবত ইচ্ছায়, কিন্তু উপযুক্ত কন্যা পাচ্ছেন না, আর তিনি তপস্বী। মনি ঋষিরা বেশিরভাগই গৃহস্থই ছিলেন, নামে গৃহস্থ, পত্নী গ্রহণ করতেন কিন্তু ব্যবিচার নেই, সেখানে ব্যবিচারের কোনো সম্ভাবনা নেই। যেমন বৈশিষ্ট্য মুনি, তার পত্নী ছিল, অন্য অন্য সব মুনিরা ছিলেন তাদেরও সব পত্নী ছিল, তাতে কোনো অসুবিধে নেই। হ্যাঁ, পরাশর আদি সব কাজে। এখানে আমরা দেখলাম কর্দম ঋষি দীর্ঘদিন ধরে ভগবানের কাছে বলছেন যদি উপযুক্ত কোনো কন্যা তার কাছে আসেন, আপনি যদি মনে করেন তাহলে আমি সংসার করলেও করতে পারি না, সংসার না করলে আমার কী যায় আছে, ওরা তপস্বী, ওদের তো আর আকর্ষণ নেই। শেষে ভগবান কী করলেন, তাকে স্বপ্নাদেশ করলেন, খুব শীঘ্রই দেখো তোমার কাছে মনু মহারাজ তোমার কাছে আসবেন নিজ কন্যাকে নিয়ে। স্বপ্নাদেশ করে বললেন তোমার কাছে কন্যা আসবে, জগতের শ্রেষ্ঠ কন্যা মনু মহারাজ তার কন্যাকে নিয়ে তোমার কাছে আসবে শিগগিরই। সত্যি দেখা গেল ভজন করতে বসেছেন, ভজন করছেন, দেখে আকাশে এরম উড়ে উড়ে আস, তখনকার দিন তো আকাশে উড়ে উড়ে চলতো বিমান, এখনকার বিমানগুলোতে পেট্রোল চাই, কি তখনকার বিমানগুলোতে পেট্রোল দরকার হতো না, মন্ত্রতেই চলতো, রাবণের মতো লোক হড় করে পুষ্প বিমানে চলছে, এরকমভাবেই চলতো। আর ওই বিমানগুলো দেখে দেখেই এই জগতের বৈজ্ঞানিকরা বিমান আবিষ্কার করেছেন। আমরা ছোটোবেলায় কাগজের বিমান তৈরি করতে এরম উড়িয়ে দিতাম, তো এগুলো দেখে পাখায় ভর দিলে উঠতে পারে, এইভাবে করেছেন। তো এদের থেকেই এসছে, মানে যত বৈজ্ঞানিক সৃষ্টি রিসার্চ সব এই দর্শন থেকে এসছে, এই সব থেকে এসছে। দেখলেন মনু নিজের কন্যাকে নিয়ে এবং শতরূপাকে নিয়ে, শতরূপা মানে পত্নী, সেখানে চলেছেন দেবাহুতি কন্যা, তাকে নিয়ে এসছেন। ঋষি সে পাহাড়ে সেখানে যেখানে ভজন করছিলেন সেখানে এসে পড়েছে। ঋষিকে তারা দণ্ডবাদ আদি করলেন, ঋষিও তাকে দণ্ডবাদ আদি প্রণাম জানালেন। রাজন কি কুশল তো সব, হ্যাঁ একটা কারণে আপনার কাছে এসছি, কি বলে আমি খবর পেয়েছি আপনি নাকি উপযুক্ত পত্নী লাভ করলে ভগবানের ইচ্ছায় সংসার ধর্ম করবেন, এই কথা আমি খবর পেয়েছি। তো যদি দয়া করে আপনি আমার কন্যাটাকে গ্রহণ, দয়া করে চিন্তা করো, জগতের মধ্যে মনুকে টোটাল এই পৃথিবীর মালিক মনু রাজা, যে আপনি দয়া করে যদি আমার কন্যাটাকে গ্রহণ করেন আমার মনে হয় আপনার ক্ষতি তো হবেই না, বিশাল লাভ হবে। কর্দম ঋষি মুচকি আসলেন, হেসে বলছেন, মনু মহারাজকে বলছেন যে আপনার কন্যা সেরকম কন্যা লাভ করে যদি সংসার ধর্ম পালন করা যায় তার মতো তো আর এত অপূর্ব বিষয় তো আর কিছু হতে পারে না, এতে আমার আপত্তি নেই। তারপর আপনাদের যা মত, কেন ঋষি বারবার আগ্রহ করলে একটা লজ্জার। শেষকালে সেখানে সেই কন্যাকে তারা, তিনি কী করলেন, ওই যে পিতামাতা অর্থাৎ স্বয়ংভূ এই যে মনু মহারাজ এবং শতরূপা, তারা দুজন এই কন্যাকে সেখানে বিবাহ দিয়ে অনেক কিছু যৌতুক দিলেন। দিয়ে সেখান থেকে এবার কাঁদছেন, কন্যাকে জড়িয়ে ধরে আদর করলেন, চুম্বন করলেন, মা এখানে থাক, তো তুই তো নিজেই স্বীকার করেছিস এর স্বামী, এখন তোমায় থাকতে হবে, থাকো সেবা করো, আমরা তো আছি, খবর চবর নেবো বলে বিমানে করে চলে গেলেন। কন্যা এখানে রয়ে গেল, উপযুক্ত কন্যা কেমন হয়, স্বামীর সহধর্মিনী, স্বামীর যা ধর্মস্থির তাই ধর্ম হবে, এখন তো এসব চুলোয় গেছে, স্বামীর তপস্যাতে সাহায্য করছেন দিন রাত, করতে করতে দীর্ঘদিন হয়ে গেছে, যে এত ভজন করতে করতে একেবারে তপস্বী কর্দম ঋষি যেমন ভজন করা তার স্বভাব, মনুপুত্রি তার কি আর ভজন করা, স্বামী পাল্লায় পড়েছেন উনিও ভজন করছেন, করতে করতে সুখী একেবারে কাঠ হয়ে গেছেন। একদিন ভগবত ইচ্ছায় মনুপুত্রিকে বলছে, মনুপুত্রি তোমার দিকে আমি এতদিন তাকাইনি ভালো করে, আজ আমি বুড়ো অবাক, খুব দুঃখিত, তুমি রাজকন্যা তোমার আজকে এই অবস্থা, আহারে না তোমারও মঙ্গল করবো আমি, চলো এবার করে কি করলেন, এতদিন স্বামী ভজন করেছেন, এবার বললো সংসার ধর্ম কাকে বলে সেই কাজটা এবার করবো, চলো এবার সংসারের বিস্তার করবেন। শেষকালে কি করলেন, এক অপূর্ব বিমান সৃষ্টি করলেন, বিমান বলে দেখো একই জায়গা তুমি এখানে মুখ গুজে ভজন করছিলে, এবার কি করলেন তিনি একটা দিব্য বিমান সৃষ্টি করলেন যোগ বলে, সেই বিমানের মধ্যে সব রকম ফ্যাসিলিটি আছে, যা চাইবেন তাই, আবার এই বিমানটা উঠতে পারে, বিভিন্ন বিমান মানে উঠবে বিভিন্ন হিমালয়ের পাদদেশ, হিমালয়ের যে যে জায়গায় যেতে যাবে, বিভিন্ন যে আমরা যখন হিমালয়ের বিভিন্ন জায়গায় অভিযান করি মানে আগেই করতাম, এখন খুব কম, এখন কদাচিৎ যাই, ওরই কথা বলতে, এখন আর আগের মতো অভিযান নয়, কেদারনাথ বদ্রীনাথ, হ্যাঁ গঙ্গোত্রী যমুনোত্রী পাওয়ালি, এরকম খাড়া পাহাড়, এরকম দেখলেই ভয় হয়ে যাবে, গোমুখের ওপরে তপবন, এইসব দেখলেই চক্ষু চরকা কেঁদে ফেলবেন ভয়েতে, বাবা এইসব জায়গা, হরগৌরীর বিয়ে হয়েছে, ত্রিযুগী নারায়ণ শঙ্কর এবং পার্বতীর বিয়ে হয়েছে যে জায়গা, এইসব সব সেইখানে পাওয়ালি বলে জায়গা আছে, এটাকে বলে নন্দনকানন স্বর্গের, এটাকে স্বর্গ বলা হয়, এখানে স্বর্গের দেবতারা এখানে ঘোরেন, পৃথিবীতে এমন কোনো ফুল নেই যেটা ওখানে নাই, পৃথিবীর এমন কোনো ফুল নাই যে ওখানে নাই, মানে ভগবানের সৃষ্টি, তাকালেই চোখ জুড়িয়ে যাবে, চারিদিকে ফুল আর ফুল, মনে হচ্ছে কে যেন লাগিয়ে দিয়ে গেছে বাগিচা, আসলে কেউই লাগায়নি, ভগবানের সৃষ্টি, এটা স্বর্গের নন্দনকানন বলা হয়। এই বিমান উড়ছে বিভিন্ন জায়গায়, হিমালয়ের নন্দনকানন এইসব জায়গাতে উড়ছে, সমুদ্রের উপরে উড়ছে। আর মনুপুত্রী এবার স্বামীর সঙ্গে বিলাস হচ্ছে এবং কত দাস দাসী সব বিমানের মধ্যে সব আবির্ভাব হয়ে গেছে। শেষে নয়জন পুত্রী কন্যা জন্মালো। তখন আগেই কর্দম বলে দিয়েছিলেন কন্যাকে যখন বিবাহের আগে, যে আপনি মনু মহারাজকে বলছেন আপনার পুত্রী তিনি যেন এই সম্বন্ধে ওয়াকিবহল থাকেন, যে সন্তান জন্মাবার পরেই কিন্তু আমি চলে যাব, আমি কিন্তু থাকবো না সঙ্গে সঙ্গে জঙ্গলে। দেবাহুতি অর্থাৎ মনুপুত্রী এতে রাজি হয়েছিলেন, ঠিক আছে, এটি নিয়ম ছিল আগে, এখন তো ভোগবিলাস করে, তাই গেছে এরম নিয়ম ছিল। সেই সে যখন নয় কন্যা জন্মাবার পর যখন চলে যাওয়ার চেষ্টা করছেন তখন দেবাহুতি কাঁদছেন, স্বামী আপনি চলে যাবেন কন্যাগুলোকে আমার ঘাড়ে ফেলে, এই কন্যাগুলো স্বামী জোগাড় করবে কোথা থেকে, আমি কি করে বিবাহ দেবো, আমি তো এই গেলে কী করবো, আমি এদেরকে নিই, আমি তো একা অবলা নারী। আপনি তো বলেছিলেন পুত্র জন্মালে যাবেন, আপনার তো এখনও পুত্র হয় নাই। তখন কর্দম ঋষির মনে পড়ল ভগবান বলেছিলেন, দেখা দিয়েছিলেন এবং বলেছিলেন আমি তোমার পুত্র রূপে আসব এসে জগতের মঙ্গল সাধনের জন্য। এখন কর্দম ঋষি জঙ্গলে যাওয়া স্থগিত রাখলেন, জঙ্গলে যাওয়াটা বন্ধ রাখলেন, এ কিছুদিন আরও থাকলেন। কিছুদিনের মধ্যেই এবার সঙ্গে সঙ্গে কি হলো, সেখানে কপিল ভগবানজি সাংখ্যযোগের প্রবক্তা প্রকৃতি পুরুষ যোগ, কীভাবে তুমি এই প্রকৃতির মায়ায় মোহিত হচ্ছ, এই জগতে এই তত্ত্ব ব্যাখ্যা করবার জন্য তিনি জগতে চলে এলেন শিশুরূপে। সে শিশু জন্মাবার পর জল কপিলজি ভগবান কি যায়, কপিল মহারাজ আবির্ভাব হলেন সাক্ষাৎ ভগবান হওয়ার পর দিনে দিনে বৃদ্ধি পাচ্ছে, কুকড়া কুকড়া চুল, অপূর্ব দেখতে শুক্লবর্ণ, ফেরে চোখ ফেরানো যায় না। আর যখন বয়স হয়ে গেল, যে বেশ বড় হয়েছে ছেলে, কন্যাগুলোকে সব বিবাহ দিয়ে দিলেন, যার যার কাছে ঋষিমুনির সঙ্গেই বিবাহ দিয়েছেন, যে কোনো জায়গায় উল্টোপাল্টা বিবাহ দেননি, অনেক কথা আছে এসব প্রসঙ্গ, কোনো দিন সময় হলে আবার হবে। বিবাহ দেওয়ার পর এইবারে বর্তমানে ছেলের কাছে বলছেন বাবা আমি এখন তো প্রবজ্ঞা গ্রহণ করে সন্ন্যাসে যাব, পুত্র পুত্রর কাছে অনুমতি চাইছে, তো মাকে তুমি এবার দেখো, কেন এই জন্যই তো এসছেন তিনি। পুত্র স্বীকার করলেন, ঠিক আছে পিতাশ্রী আপনার যখন প্রবজ্ঞায় যাওয়ার ইচ্ছা যান, ঠিক আছে, এখন আপনাদের মধ্যে যারা বাস্তবিক ভাগবত কথা শ্রবণ পিপাসু তাদের মধ্যেই একটা প্রশ্ন আসবে, বাকি সাধারণ লোকের মুখে আসবে না। সেরা বলে মহারাজ সন্ন্যাস নেওয়ার গুরুত্ব এটা কি, ভগবত প্রাপ্তি হওয়া, আর যার ঘরেতেই ভগবান এসে গেছে সে সন্ন্যাস নেওয়ার কী দরকার, এই প্রশ্নটা কেউ করলো কি, করলো না, কেন শোনেই না, এরা বোঝেই না কিছু, এই প্রশ্ন কারোর মধ্যে থেকে এলো না, বৃন্দাবনে এগুলো আসে, কেউ কেউ বলছে মহারাজ সন্ন্যাস নেওয়ার দরকার কিছু, ভগবান তো ভগবানের জন্যই করে, ভগবান তো এসে গেছে, শ্রবণ করে না মানে আমি দুঃখ দিলাম না, বাস্তবিক আরও গভীরভাবে শ্রবণ করতে হবে। হ্যাঁ, এই জন্য এই কথাটা বললাম, বাস্তবিক পক্ষে এর পেছনে একটা গুরু রহস্য আছে, সেটা কি না, ভগবান এসছেন সংসারে আমার পুত্ররূপে, প্রথম কথা হলো পুত্ররূপে এসছেন, পুত্ররূপে এলে একটা বন্ধন থাকে, যদিও বন্ধন কীরকম একটা খুব একটা ক্ষতিকারক না, কারণ ভগবান তো অন্যান্য সংসারের ছেলের সঙ্গে হলে ক্ষতিকারক, কিন্তু এর মধ্যে একটা গোপন রহস্য আছে, যদি ছেলের উপরে মায়ের দায়িত্বটা, কেন সন্ন্যাসের এরকমভাবে নিয়ম আছে, যারা বানপ্রস্ত এবং সন্ন্যাস নেন তারা সন্তান জন্ম হলে তখন কি করেন, সন্তানের কাছে ছেলের কাছে কন্যাকে ভার্যাকে রেখে তারপর চলে যান বানপ্রস্তে বা সন্ন্যাসে, আবার বানপ্রস্তে গেলে একসঙ্গেও যেতে পারেন স্বামী স্ত্রী একসঙ্গে, কিন্তু সন্ন্যাসের সময় স্ত্রী থাকতে পারবেন, বানপ্রস্তের স্ত্রী আলাদা আলাদা থাকবেন, সম্পূর্ণ আলাদা, এরকমভাবে নিয়ম আছে, তপস্যা করবেন দুজনে। এই কথা বলে আমি শেষ করব, অনেক সময় আপনাদের খিদে পেয়ে গেছে আমি জানি, সেই জন্য বলছে এই বানপ্র এই যে চলে গেলেন সন্ন্যাস নিয়ে, এর পেছনে একটা কারণ হল ভগবানের প্রত্যক্ষ এবং পরোক্ষ অনুভব দুটো লাভ করলে ভালো হয়, বোঝা গেল। ভগবানের প্রত্যক্ষ অনুভব আর ভগবানের পরোক্ষ অনুভব, দুটো। সর্বভূতে ভগবান বিরাজমান, সর্বভূত, এটাকেও অনুভব করা দরকার। শাস্ত্র এই কথা বলেছেন, আমি আগেও বলেছি, ভগবানের স্থূল রূপ, ভগবানের বৈকুণ্ঠ রূপ যেটা আমাদের সামনে উপস্থিত হন, ভগবানের স্থূল রূপ অনন্ত জগৎ ধরে এই ভগবানেরই বিভিন্ন প্রকাশ, এরকম ধরনের ডাইরেক্ট অনুভব, প্রত্যক্ষ অনুভব দরকার। সেটাতে অনুভবের অনুভবের যে বিষয়টা অত্যন্ত গাঢ়তর হয়, সেই জন্য তিনি প্রত্যক্ষ পরোক্ষভাবে দুরকমভাবেই ভগবানকে অনুভব করার জন্য, আর ছেলে তো আছেই, পেয়ে গেছেন সূত্ররূপে, তিনি সন্ন্যাস গ্রহণ করেছিলেন। এরও আরও উত্তর ছিল, আমি এখানে আর কিছু বললাম না। আজ এখানে এই যে কন্যাকে সম্পাদন আদি করে দিয়ে তারপরে এই পুত্র হলো, তারপরে এই কী হলো, তারপর সেখানে পুত্রের কাছে কপিলদেব, কপিলদেবের কাছে, কপিলজি মহারাজের কাছে রেখে এবার তিনি সন্ন্যাসে চলে গেলেন। সন্ন্যাসে যাওয়ার পর এবার পত্নী অর্থাৎ যেটা দেবাহুতি যার নাম, সেই দেবাহুতি মা কী করলেন, এবার পুত্রের কাছে, পুত্র যে আমার এটা পুত্র, আস্তে আস্তে তার মধ্যে সে ভাবটা যে এটা পুত্র নয়, এটা ভগবান, ভগবান বলেছিলেন আগে তোমাদের ঘরে আসবো, এখন সেটা অনুভবতের স্বামী চলে গেল, সংসার সব শেষ, কন্যারা চলে গেছেন, এবার বসে সেই অনুভব চলে এলো, এবার পুত্রের কাছে দণ্ডবত হয়ে এবার প্রশ্ন করছেন। নির্বিন্ন নিতরাম ভ্রমণ অসদিন্দ্রিয় তর্শনাত যেন সম্যাসমানেন প্রপন্যান অন্ধম তমহ প্রভু, বলছেন নির্বিন্যা নিতরম ভ্রমণ অসদেন্দ্রীয় তর্শনাদ যেন সম্ভাষ্যমানেন প্রপন্যান্ধ্যম তমহ প্রভু, নির্বিন্যম নিতরম ভ্রমণ নির্বিন্যা নির্বিন্যা নিতরম ভ্রমণ অসদেন্দ্রীয় তর্শনাদ যেন সম্ভাষ্যমানেন প্রপন্যান্ধ্যম তমহ প্রভু, বাঞ্ছা কল্পতরুবশে কৃপা সিন্ধু ভবেশ পতিতানং পাবন ভবিষ্যৎ ভ্যো নমঃ।